তন্ত্র সাধনা, এই শব্দটার সাথে আমরা শ্রোতা বন্ধুগণ কম বেশি সবাই পরিচিত। তন্ত্র সাধনার কথা আমাদের চোখের সামনেই যেন কল্পনায় ভেসে ওঠে, রক্ত চক্ষুবর্ণা ভয়াল দর্শন আর সাধক মূর্তি। কিন্তু আসলে সত্যিই কি তাই? উচ্চ মার্গের সাধকের পরিচয় কি সব সময় একই রকম ভাবে আমাদের সামনে প্রতিফলিত হয়, নাকি অজানা রহস্যের ন্যায় তারা সাধারণের কাছে আপছায়া প্রতিমূর্তির মতোই আবির্ভূত হন? তাদের কি খুঁজে নিতে হয় আপছায়া অবয়বের মধ্যে থেকেই? গল্পাসুরে এই প্রথমবার আসতে চলেছে, লেখক সজীব মোহাম্মদ নীলের লেখা রহস্যময় তান্ত্রিক সিরিজ অম্বিকাভূষণ তান্ত্রিক। আমাদের আজকের নিবেদন এই সিরিজের প্রথম গল্প, গল্পের সূত্রধর আমি নবনীতা, গল্প পাঠে আছে পিনাকি, গল্পের অন্যান্য চরিত্রে পার্থ, পিনাকি, সায়নদীপ এবং প্রাহী, এডিটিংয়ে রাকিব এবং পোস্টার ডিজাইনে শঙ্খ, সমগ্র পরিচালনায় প্রাহী। শুনতে থাকুন আজকের নিবেদন, সজীব মোহাম্মদ নীলের লেখা অম্বিকাভূষণ তান্ত্রিকের প্রথম গল্প, মোক্ষলাভ। বেশ কিছুদিন ঘর ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়ানোর পর মনে হল, না এবার বাড়ি যাওয়া দরকার। তাছাড়া কলকাতা ছেড়েছি দিন দশেক হল, এতে অবশ্য অসুবিধে নেই, বিয়ে থা করিনি, বলতে গেলে অর্থের অভাবও নেই। বাবার রেখে যাওয়া মহাজনী ব্যবসা আছে, সেটা দেখভাল করার জন্য আমাদের গ্রামেরই একজনকে রেখেছি। লোকটা যেমন সৎ নিষ্ঠাবান তেমনই প্রভু ভক্ত, হিসাবপত্রে কোনো গণ্ডগোল করে না। বলতে গেলে সেই সুযোগ নিয়েই আমি মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যাই। কোথায় যাব সেটা আগে থেকে ঠিক করার দরকার পড়ে না, স্টেশনে গিয়ে পছন্দ মতো একটা ট্রেনে উঠে পড়লেই হলো। তারপর দিন সাতেক উদ্দেশ্য আর গন্তব্যহীনভাবে এখানে ওখানে ঘুরে আবার বাড়ির পথ ধরি। বলতে গেলে এই ঘুরে বেড়ানোটা আমার একটা বাতি কি বলা চলে। প্রতিবারের মতো এবারও এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ানোর পর হঠাৎই মনে পড়ল এবার কলকাতায় ফিরতে হবে। তাছাড়া যেটুকু পয়সা কড়ি নিয়ে বেরিয়েছিলাম সেটাও দিনকে দিন কমে আসছে, যেটুকু অবশিষ্ট রয়েছে দু একদিনের মধ্যেই সেটাও ফুরিয়ে যাবে, তার চেয়ে বরং এবারের মতন ফেরা যাক। তো বইচি স্টেশনে বসে আছি, ট্রেন আসতে ঘন্টাখানেক দেরি। প্ল্যাটফর্মের একটা ছোকরা গোছের ছেলের থেকে খবরের কাগজ নিয়ে বেঞ্চের উপর বসে তারই পাতা উল্টাচ্ছি। দেশে কয়টা খুন হলো, কে কাকে মারল, কে কোন অপরাধে জেলে গেল, এছাড়া খবরের পাতায় বিশেষ কিছুই নেই। প্রতিদিন এই একই খবর পড়তে পড়তে মনে হয় আমরা যেন এক হিংস্রতার যুগে বাস করছি। কিন্তু ওই যে কথায় বলে না, নেই কাজ তো খই ভাজ, আমারও হাল হয়েছে তেমনই। স্টেশনে লোকজন খুব একটা নেই, এমন নির্জনতা দেখে মনে হলো হয়তো আমি একমাত্র যাত্রী যে কিনা ট্রেনের জন্য অপেক্ষা করছি। কেবল একটু বাদে বাদে চাওয়ালা ছেলেটার কড়া ডাক কানে আসছে, আর দু একটা সাইকেল রিক্সা বেল বাজাতে বাজাতে পিছনের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে। এছাড়া কোলাহল বলতে তেমন কিছুই নেই। চা এক অদ্ভুত বস্তু, যদিও এর চলনটা ইংরেজরাই করেছে, কিন্তু তবুও বাঙালির সাথে যেন কোনো একভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বারবার এমন লোভনীয় ডাক শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। চাওয়ালা ছেলেটাকে ডেকে এক কাপ চায়ের কথা বলতে উঠে দাঁড়াবো দাঁড়াবো করছি, হঠাৎ পিছন থেকে কে যেন ডাকলো, আরে গৌর মোহন না? থমকে দাঁড়ালাম। এমন অচেনা অজানা জায়গায় আমার নাম ধরে কে ডাকে? খানিকটা অবাক হয়েই ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালাম। দেখলাম আমার ঠিক পিছনের বন্ধ দোকানটার পাশ দিয়ে একজন মাঝবয়সী লোক হাসি হাসি মুখে আমার দিকেই এগিয়ে আসছে। প্রথমে চিনতে না পারলেও লোকটা একটু কাছে আসতেই দেখলাম, আরে এ তো আমাদের গ্রামের নিধিন ঠাকুরের বড় ছেলে অম্বিকা ভূষণ। ততক্ষণে অম্বিকা আমার সামনে এসে দাঁড়িয়েছে, হাসি হাসি মুখে বলল, কিরে তুই এখানে কেন? তুইও কি আমার মতো ঘর ছেড়েছিস নাকি? প্রতি উত্তরে আমিও একটু হাসলাম, বললাম, না ভাই, সেটা করতে পারলে তো ভালোই হতো। তারপর বল কি করছিস এখানে? অম্বিকা আমার পাশে বসে বলল, আমার আবার কি কাজ, এমনিতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তা বললি না তো তুই এখানে কেন, কোনো কাজে এসেছিস নাকি? লোকে যাকে সত্যিকারের কাজ বলে সে কাজে আসেনি, বাবা মহাজনী ব্যবসা রেখে গেছে, সে কাজ থেকে বেরিয়ে কিছুদিনের জন্য এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াই, তারপর আবার বাড়ি ফিরে যাই, এই আর কি। চাওয়ালা ছেলেটাকে আর ডাকতে হলো না, আমাদের দুইজনকে একসাথে দেখে সে নিজেই এসে বলল, বাবু চা দেব? অনুমতি পেয়ে সে আমাদের দুইজনকে দুটো মাটির ছোট ছোট পাত্রে চা দিয়ে পয়সা নিয়ে আবার চায়ে চায়ে বলে হাঁকতে হাঁকতে চলে গেল। অম্বিকা চায়ের কাপে একটা চুমুক দিতে দিতে বলল, তারপর এখন কোথায় যাবি? বাড়ি থেকে বেরিয়েছি দিন দশেক হলো, ভাবছি এবারের মতন ফিরে যাব। ট্রেন আসতে দেরি তাই বসেছিলাম, দেখলাম আমার উত্তর শুনে অম্বিকা একটু অন্যমনস্ক হয়ে গেল। অনেকদিন পর চেনা কাউকে পেয়ে হয়তো এত সহজে ছাড়তে মন চাইছিল না, হাজার হলেও চেনা মানুষের একটা টান থাকে। পরিস্থিতিটা সামলে নিয়ে বললাম, কিরে কি হলো, চুপ মেরে গেলি যে? পরের ট্রেনে গেলে অসুবিধা আছে কি? কথাটা শুনে বেশ অবাকই হলাম, বললাম, না কিসের অসুবিধে, তাছাড়া পরের ট্রেন মানে তো সেই সন্ধ্যেবেলা। এমনিতেও ট্রেন সন্ধ্যার আগে ছাড়বে বলে মনে হয় না, কারণ লাইনে কাজ চলছে। লাইনের যে একটা কাজ চলছে সে আমি এখানে এসেই শুনেছি, আর এই কারণেই ট্রেন আসতে সময়ের থেকে এক ঘন্টা দেরি। বললাম, শুনেছি বটে, আচ্ছা সে হবে ক্ষণ, তোর কথা বল, কতদিন পর দেখা হলো বলতো, কোথায় কোথায় ঘুরলি? শুনলাম তুই তন্ত্রমন্ত্র নিয়ে কি যেন সাধনা করছিস। অম্বিকা আমার কথা শুনে খানিক হেসে বলল, সাধনা? আমরা যাকে সাধনা বলি সেটা আসল সাধনা নয়, সে পথ অনেক দূর, আমি সেই পথেই হাঁটছি, মনে হয় না পৌঁছতে পারবো। সে কি, তার মানে তুই সেদিকে যেতেই পারিসনি? তাহলে মিছে মিছে গ্রাম ছেড়ে এমন ঘুরে ঘুরে বেরিয়ে বা লাভ কি? অম্বিকা আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, কেবল হাসল। এরই মধ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে বিকট এক শব্দ করে নিজের আগমনী বার্তা দিতে দিতে ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। অম্বিকা বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই, সন্ধ্যের আগেই ফিরে আসবো। আমি আর কোনো প্রশ্ন করলাম না, তাছাড়া এতদিন পর গ্রামের পুরনো বন্ধুর সাথে দেখা, সত্যি বলতে কি তার সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে আমার মনটা একেবারেই আনচান করে উঠেছে। ওই যে বললাম, চেনা মানুষের প্রতি একটা অদ্ভুত টান অনুভব হয়। স্টেশন থেকে বেরিয়ে এসে রাস্তার মোড়টায় দাঁড়াতেই একটা সাইকেল রিক্সা পেয়ে গেলাম। অম্বিকা চালককে একটা জায়গার নাম বলে উঠে পড়ল রিক্সায়। বেশ কিছুক্ষণ গ্রামের এবড়ো খেবড়ো রাস্তায় চলার পর আমরা যে জায়গায় পৌঁছলাম এটাকে ঠিক গ্রাম বলা চলে না। গ্রাম বলতে আমরা সাধারণত মনে করি কয়েকটা বাড়ি থাকবে আর গুটি কতক লোক বাস করবে সেখানে, কিন্তু সামনে যতদূর চোখ গেল চার পাঁচটা চালা ঘরের বেশি কিছুই চোখে পড়ল না। চালাঘরগুলোতেও বোধহয় মানুষ বিশেষ থাকে না, কারণ সেখানে এই সময় থাকার উপযোগী হলেও বর্ষাকালে মোটেই সেটা বাসের উপযোগী বলা চলে না। অম্বিকা বোধহয় আমার মুখের এমন ভাবটা বুঝতে পেরেই বলল, ভয় নেই ভয় নেই, তোকে কোনো সাধু সন্ন্যাসী রাস্তায় নিয়ে যাচ্ছি না। কিছুদিন হলো আমি এখানে থাকছি, ভেবেছিলাম দুই একদিন পর চলে যাব, কারণ এক জায়গায় বেশি দিন থাকতে মন চায় না। কিন্তু হলো না, থেকেই যেতে হলো। অম্বিকার শেষের কথাগুলো শুনে কেমন যেন একটু রহস্যময় মনে হলো। যদিও হলপ করে কিছু বলতে পারি না, তবুও কেন যেন মনে হলো কোনো একটা সমস্যা হয়েছে আর তাই ওকে এখানে থাকতে হচ্ছে। বললাম, কেন, কি হয়েছে? সে অনেক কথা, তোর তো আবার সন্ধ্যায় ট্রেন, তাই না? চল চল ভেতরে চল। কথাটা বলেই একটা চালা ঘরের দিকে এগিয়ে গেল অম্বিকা। বুঝলাম অম্বিকা আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। বিষয়টা আমার কাছে ঠিক ভালো লাগলো না। আর কোনো প্রশ্ন না করে ওর পিছন পিছন হাঁটতে লাগলাম। হঠাৎ একটা দমকা বাতাস এসে ঠায় দাঁড়িয়ে থাকা গাছগুলো একটু নাড়িয়ে দিয়ে আবার মিলিয়ে গেল দূরের বিস্তৃত মাঠের দিকে। আর সেই সাথে সাথে নাকে একটা পচা উটকো গন্ধ এসে লাগলো। হয়তো আশেপাশে কিছু একটা মরেছে আর বাতাসের ধাক্কায় গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটা চালা ঘরের সামনে এসে অম্বিকা কাউকে যেন ডাকলো, মতি, মতি, একটু সরো। একটু পরেই ঘর থেকে যে বেরিয়ে আসলো সে একজন স্ত্রীলোক। বাইরে এসে ওর সাথে আমাকে দেখেই শাড়ির আঁচলটা একটু টেনে দিল। ক্ষণিকের এই দেখাতে যা বুঝলাম তা হলো বয়স আন্দাজ বছর 25, গায়ের রং কালো, মুখটা হালকা গোলাটে, মোটের উপর যাকে সুন্দর বলা চলে না, তবে মুখের গড়নটা বেশ বাঁধানো। সুন্দর না হলেও চেহারাখানা মনে রাখার মতোই। মনে মনে ভাবলাম, তবে কি অম্বিকা বিয়ে করেছে তাই এখান থেকে আর যেতে পারছে না? তা হতেই পারে। যদি তাই না হয় তাহলে এমন একটা জায়গায় একজন স্ত্রীলোকের সাথে সে কী করছে? তাছাড়া যতদূর জানি তার চরিত্র স্বভাবতই সরল, নারী লোকের প্রতি তার এমন কুনজর থাকতে পারে সেটা ঠিক বিশ্বাস হলো না। বলছি, ও আমার বন্ধু, বুঝলে, ওর নাম গৌরমোহন, দুপুরে আমাদের এখানেই খাবে, তুমি রান্নাটা বসিয়ে দাও, কেমন? কথাটা শুনে মুখ দিয়ে অস্ফুট স্বরে আচ্ছা বলে ভেতরের ঘরে ঢুকে গেল। আচ্ছা। সে চলে যেতেই অম্বিকা আমার দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, চল ওই ঘরটায় গিয়ে বসি। যা আন্দাজ করেছিলাম ঠিক তাই, এখানে অম্বিকা আর সেই স্ত্রীলোক ছাড়া আর কেউ থাকে না, কারণ এর মধ্যেই চারিদিকটা বেশ কয়েকবার নজর দিয়েও কোনো জনমানব তো দূরের কথা, জনমানব থাকার কোনো লক্ষণও চোখে পড়ল না। সবগুলো ঘরের দরজা হাঁ করে খোলা, তারই একটা ঘরে আমাকে নিয়ে প্রবেশ করল অম্বিকা ভূষণ। ঘরটা ছোট, ঘরে আসবাব বলতে তেমন কিছুই নেই, কেবল ঘরের এক কোণে এক মানুষের তক্তপোষ পাতা আর তার ঠিক পাশেই রাখা একটা জল রাখার পাত্র, এছাড়া ঘরে আর কিছুই নজরে আসলো না। অম্বিকা তক্তপোষে বসতে বসতে বলল, বস বস, চা খাবি তো, বলে আসবো? না থাক। তারপর বল, দিনকাল কেমন কাটছে? তাছাড়া তুই যে এতদিন ধরে বাইরে বাইরে ঘুরছিস, তোর মহাজনী তো লাটে উঠেছে রে। না সে ভয় নেই, ঘনারাম সামলে নেয়। এই ঘনারামটা কে? আমার কাজের লোক। কাজের লোক বললে ভুল হবে, আমি না থাকলে মহাজনী কারবারটা সেই সামলায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বল আমাদের গ্রামের খবর কি? এরপর নানান কথা চলতে লাগলো, গ্রামের কথা, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পাড়ের সেই আম গাছটার কথা, সে গাছ থেকে আমরা ছোটবেলায় কাঁচা আম পেড়ে নুন ঝাল দিয়ে মেখে খেতাম, পুরনো দিনের বন্ধুকে আবার কাছে পেয়ে যেন কথার ফুলকি উঠতে লাগলো। কিন্তু এর মধ্যেও একটা কথা বার বার মনে খচখচ করতে, কিছুতেই সেটা মন থেকে সরাতে পারছি না। আর তাছাড়া সেই পচা গন্ধটাও যেন ধীরে ধীরে বাড়ছে। নাক টেনে বুঝলাম ভুল নয়, গন্ধটা সত্যিই বাড়ছে। হয়তো কাছে পিঠেই কোনো ইঁদুর টিঁদুর মরেছে। কিন্তু তাই যদি হয়, তবে গন্ধটা কি এমন হয়? সে কথা যাক, কথায় কথায় অবশেষে একটু রসিকতার স্বরেই বললাম, তারপর গ্রামের সবাই তো জানে তুই সংসার ধর্ম ছেড়ে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছিস, কিন্তু এখানে এসে তো দেখছি দিব্যি সাধন সঙ্গিনী জুটিয়ে ঘর করছিস। হ্যাঁ রে অম্বি, মেয়েটাও কি তোর মতোই সন্ন্যাসী যোগিনী নাকি? অম্বিকা কিন্তু আমার এমন রসিকতায় মোটেও হাসলো না, বরং অবাক হয়ে বলল, তুই কার কথা বলছিস বলতো? আমি একটু হেসে বললাম, থাক থাক থাক, আর লুকোতে হবে না। তাছাড়া আমি তো গ্রামে গিয়ে কাউকে বলছি না। দেখলাম ওর মুখ থেকে অবাক ভাবটা তখনও কাটেনি, বরং আগের থেকে সেটা বেড়ে গেছে। এক মনে আমার দিকে তাকিয়ে থেকে মাথা নামিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ও তুই মতির কথা বলছিস? না, বিয়ে করিনি। তাছাড়া সংসার ধর্ম পালন করব না বলেই তো ঘর ছেড়েছি। এবার আমার সেই আগের সন্দেহটা আবার মাথা ছাড়া দিয়ে উঠল। তবে কি সে, অবাক হয়ে বললাম, বিয়ে করিসনি? না তো। তবে যে রান্না করতে বললি? আমার কথা শুনে এবার অম্বিকা হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, হো হো, এই কথা? কোন সাধু সন্ন্যাসী হলেই বুঝি অচেনা স্ত্রীলোকের হাতের রান্না খেতে নেই। তাছাড়া তোকে আগেই বলেছি, সেসবের কিছুই আমি হতে পারিনি এখনো। তবে চেষ্টা করছি এই যা। আর হ্যাঁ, উচ্চ মার্গের সাধু সন্ন্যাসীরা ভেগ ধরে থাকে না, তাদের জীবনধারণ তোর আমার মতোই সাধারণ। দেখলে বোঝার উপায় নেই যে উনি কোন উচ্চ মার্গের সাধু সন্ন্যাসী। অম্বিকার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি গ্রামের ছেলে, সাধু সন্ন্যাসী জীবনে কম দেখিনি। গ্রামে প্রায়ই সাধুরা আসত, এখনো আসে। কোনো গাছের নিচে বসে ধূপধুনো জ্বালিয়ে সাধনা করে, লোকে যা খেতে দেয় তাই খায়, না দিলে খায় না। পরনে থাকে লাল গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক, চুলে জট, পাগলের মতো বেশভূষা। সাধু সন্ন্যাসী বলতে তো আমরা এইসব লক্ষণ বিশিষ্ট কোনো লোককেই বুঝি, কিন্তু অম্বিকা বলছে তারা আমাদের মতোই সাধারণভাবে জীবনযাপন করে। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি দেখে অম্বিকা আবার বলল, দেখ, আমার জীবনে আমি অনেক সাধু সন্ন্যাসী দেখেছি, বুঝলি, এমনকি তাদের মধ্যে কারো কারো সান্নিধ্য লাভ করেছি। এর মধ্যে এমন গুরুর দেখাও পেয়েছি যিনি কিনা দিব্যি সংসার করছেন। দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে তিনি কত বড় মার্গের মানুষ। আর তাছাড়া সাধু মানে ভালো লোক, তা ভালো লোক হতে এইসবের দরকার কি? তাহলে যাদের আমরা দেখি তারা তারা কোন মার্গের? তাছাড়া শুনেছি তারা যে অলৌকিক শক্তির অধিকারী হয়, সেটাও তো শোনা। হ্যাঁ, এটা সত্যি, সাধনার ফলে কিছু কিছু শক্তি বা যাকে বলে ক্ষমতা, সে কিছুটা পাওয়া যায় বটে। তাছাড়া কে কোন মার্গের এসব খোঁজ করে লাভটাই বা কি? থাকুক যে যার ইচ্ছা মতো। কথাগুলো শুনে খানিকটা চুপ করে থাকলাম, কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারলাম না, কারণ এরই মধ্যে একটা প্রশ্ন বার বার আঘাত করছে মনের কোণে, কিন্তু প্রশ্নটা করা ঠিক হবে কি না সেটাই বুঝতে পারছিলাম না। অবশেষে আমতা আমতা করে প্রশ্নটা করেই ফেললাম, না মানে বলছি যে, মানে তুইও তো এতদিন ধরে এই পথেই আছিস, কিছুই কি শক্তি পাসনি? অম্বিকা ভূষণ আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না। দেখলাম ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলা করছে। আমরা যেমন করে হাসি কিংবা যে অর্থে হাসি, এই হাসিটা কিন্তু তেমন নয়, কেমন যেন রহস্যময় হাসি। বেশ কিছুক্ষণ এমনভাবে চুপচাপ বসে থাকার পর অম্বিকা ভূষণ তক্তপোষ থেকে উঠে দাঁড়াল, তারপর বলল, তুই একটু গড়িয়ে নে বুঝলি, ততক্ষণে আমি দেখে আসি রান্নার ব্যবস্থা কতদূর হলো। কথাটা বলেই অম্বিকাভূষণ খোলা দরজাটা দিয়ে বেরিয়ে গেল। আমি তখনও তক্তপোষের উপর বসে রইলাম। বেশ কিছুক্ষণ কাটার পর যখন দেখলাম সে ফিরে আসছে না, তখন শরীরটা একটু এলিয়ে দিলাম বিছানায়। অম্বিকার বলা কথাগুলো কেমন যেন ঘুরপাক খেতে লাগলো মাথার ভেতরে। যদি কাজের কাজই না হয় তাহলে কিসের তাড়নায় সে নিজের বসত বাড়ি ছেড়ে এমন করে ঘুরে বেড়ায়? এতে সার্থকতাই বা কি? আমি যতদূর জানি মানুষ তো স্বার্থ ছাড়া কিছুই করে না। তাছাড়া অম্বিকার বাবা নিধীন ঠাকুর গত হয়েছে অনেকদিনই হল, কিন্তু বসত বাড়ি এখনো টিকে আছে, জমিজমাও কম নেই। সে তো চাইলে দিব্যি গ্রামে গিয়ে থাকতে পারে, যদিও এখন সেগুলো তার দূর সম্পর্কের এক পিসির ছেলেই দেখাশোনা করে। নিধীন ঠাকুর মৃত্যুর আগে যখন দেখলেন ছেলে আর বাড়িমুখ হবে না, তখন বাধ্য হয়েই এই ব্যবস্থা করে যান তিনি। সেই থেকে অম্বিকার পিসির ছেলেই বিষয় আশায়গুলো দেখভাল করে। কিন্তু এখন যদি সে বাড়ি ফিরে যায় তাহলে তো সব মিটেই যায়। এই সব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো গুঁজে এসেছিল বুঝতেই পারিনি। ঘুম ভাঙল অম্বিকার ডাকে। ধরমর করে উঠে বসতেই সে একটু হেসে বলল, ভয় নেই, সন্ধেতে এখন অনেক দেরি, সবে 3টে বাজে। 3টে বাজে? একটু অবাকই হলাম, কারণ আমরা যখন স্টেশন থেকে বেরিয়ে আসছিলাম তখনই তো 1:30 বেজেছিল। 12:30টার ট্রেন 1 ঘন্টা দেরিতে আসলে সময়টা তেমনই হওয়া উচিত। তাছাড়া ঘুমটাও নেহাত মন্দ হয়নি। জানলা দিয়ে বাইরে তাকালাম। সে ভুল বলেনি, যদিও সঠিক সময়টা আন্দাজ করতে পারলাম না, তবুও দেখলাম বাইরে তখনও সূর্যের ম্লান আলো ছড়িয়ে আছে। চল খেতে খেতে কথা বলা যাবে। সে কি এর মধ্যেই রান্না হয়ে গেল? ওহো, ওই আর কি, তাছাড়া আহামরি তো কিছু নয়, এই ডালে ভাতে আর কি, চল চল। অম্বিকা ডালে ভাতে বলল ঠিকই, কিন্তু খেতে বসে দেখলাম সামনে থরে থরে সাজিয়ে রাখা আছে 3-4টে পদের তরকারি, কষা মাংস, চাটনি, মাছের মাথার ঝোল, আর একটা বাটিতে মুগের ডাল। কোনো কথা না বলেই খেতে শুরু করলাম। সত্যি বলতে কি, চোখের সামনে এমন খাবার দেখে নিজেকে সংযত করতে পারলাম না। তাছাড়া মতি মেয়েটা বেশ ভালো রাঁধে, বলতে দ্বিধা নেই, একটু বেশি খাওয়া হয়ে গেল। খাওয়া শেষে ঢেঁকুর তুলতে তুলতে বললাম, তা বলছি মতি খাবে না? কিছুই তো আর বাকি রইল না। সে তোকে ভাবতে হবে না। আমি আর কথা বাড়ালাম না, সবগুলো খাবার সাবার করে দিয়ে এমন ভদ্রতার মানেই বাকি। খেয়ে দে আবার আগের ঘরে এসে তক্তপোষের উপর বসলাম। এমন গুরু ভোজনের পর একটা ভাত ঘুম দিতে পারলে মন্দ হতো না, কিন্তু এবার ঘুমোলে সন্ধ্যের ট্রেনটা ধরতে পারবো না, এই ভেবে আর শোয়া হলো না। দেখলাম অম্বিকা দরজার কাছটায় দাঁড়িয়ে কি যেন দেখছে। প্রশ্ন করলাম, কি রে অমন করে কি দেখছিস? কথাটা শুনে যেন চমকে উঠল সে, তারপর তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ না না, কিছু না কিছু না কিছু না। কথাটা বলতে বলতে আমার পাশে এসে বসল, তারপর মাথা নিচু করে কি যেন চিন্তা করতে লাগলো। সে যদিও কিছু বলছে না, কিন্তু তবুও এটা বুঝতে অসুবিধে হলো না যে অম্বিকার কি যেন একটা হয়েছে। আর সেটা যাই হোক না কেন, মোটেও হালকা কিছু নয়, বেশ গুরুতরই। তখন থেকেই দেখছি তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকছিস, কি হয়েছে বলতো? আর তাছাড়া ওই মেয়েটাই বা কে? দেখ অম্বি, তুই যদি তাকে বিয়ে করে থাকিস তাহলে ঠিক আছে, কিন্তু তা যদি না হয় তাহলে আর সবার মতো আমাকেও ধরে নিতে হবে যে তুই একটা অবিবাহিত স্ত্রীলোকের সাথে দিনের পর দিন এমন একটা নির্জন জায়গায় কাটাচ্ছিস। আর যদি সেটাই ধরে নিতে হয় তাহলে নিশ্চয়ই সেটা ভালো ভাবনা হবে না, হবে কি? কথাগুলো একটু দৃঢ় স্বরে বলতেই অম্বিকা আমার দিকে ঘুরে তাকালো, আর তাকাতেই দেখলাম ওর চোখ দুটো যেন একবারের জন্য দপ করে জ্বলেই আবার নিভে গেল। গম্ভীর স্বরে বলল, তোর কি তাই মনে হয়? আমার মনে হওয়া না হওয়াতে কিচ্ছু আসবে যাবে না, কিন্তু লোকে যদি দেখে তাহলে তো তেমনটাই মনে করবে, তাই না? সত্যি করে বলতো কি হয়েছে? আর মতি নামের মেয়েটাই বা কে? অম্বিকাভূষণ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবারও সেই একই গম্ভীর স্বরে বলল, তোকে যদি বলি বিশ্বাস করবি? কেন করব না, তাছাড়া আমি তোকে চিনি, তুই মিথ্যে বলার লোক নয়। বেশ, তবে রাতটা থেকে যা, কাল সকাল 5:30 কলকাতার একটা ট্রেন আছে। কথাটা শুনে বেশ একটা কৌতূহল জন্মে গেল। তাছাড়া এতদিন তো বাড়ি ছেড়ে ছিলাম, আর মাত্র একটা রাত বেশি থাকলে কি বা সুবিধে হবে। বললাম, বেশ থাকবো। আজ যেহেতু আর কলকাতা ফেরা হবে না, তাই ভাবলাম শরীরটা একটু এলিয়ে দিলে মন্দ হয় না। তাছাড়া অম্বিকা থাকলে হয়তো গল্পগুজব করে সময় কাটত, কিন্তু সেও বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, তুই থাক বুঝলি, আমি একটা কাজে যাব, সন্ধ্যার আগেই ফিরব, যদি কিছু দরকার হয় তাহলে মতিকে বললেই হবে। দরকার আর কি, হয়তো ঘুম ভাঙলে একটু চায়ের নেশাটা ঝুঁকবে, তাছাড়া এখন ঘুমোলে সন্ধ্যের আগে ঘুম ভাঙবে বলে তো মনে হয় না। ঘুমটা কিন্তু খুব একটা ভালো হলো না। ঘরের একটা ফুটো দিয়ে পশ্চিমের শেষ আলোটা এসে চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। এমন অকস্মাৎ ঘুম ভাঙলে মাথাটা একটু ধরে বই কি, একটু চা পেলে মন্দ হতো না। কিন্তু আমি একলা পুরুষ, ঘরে একজন স্ত্রীলোককে এমনভাবে ডাকতে কেমন একটা সংকোচ করে। দুপুরে সেই পচা গন্ধটা যেন এখন আরও খানিকটা বেড়ে গেছে। অম্বিকা ফিরলে প্রশ্নটা করব। বিছানা থেকে উঠে এই সবই ভাবছি, হঠাৎ নারী কণ্ঠ শুনে চমকে উঠলাম। বাবু চা। চমকে মাথা তুলে দেখলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে মতি। কখন ঢুকলো ঘরে সে? তাছাড়া একটা মানুষ ঢুকলে আর কিছু না হোক পায়ের শব্দ তো শুনতে পেতাম। আমি এতটাও ধ্যানমগ্ন ছিলাম না, কিন্তু তবুও বুঝতে পারলাম না কেন। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিতেই মাটির পাত্রটা আমার হাতে ধরিয়ে দিল মতি। তারপর আবারও সেই মিহি কণ্ঠে বলে উঠল, ঠাকুরমশাই কাজে গেছেন, ফিরতে দেরি হবে। ঠাকুরমশাই, তার মানে মেয়েটা অম্বিকাকে ঠাকুরমশাই বলেই সম্বোধন করে। বললাম, তোমরা এখানে কতদিন ধরে আছো? কি আমি নাকি ঠাকুরমশাই? মানে তোমরা কি একসাথে এখানে আসনি? না তো, আমি আগে এসেছি, ঠাকুরমশাই পরে এসেছেন। তুমি একা থাকতে? মতি মাথা নাড়ল। খানিকটা অবাক হয়েই তাকালাম মেয়েটার দিকে। একটা মেয়ে মানুষ এমন নির্জন একটা জায়গায় একা একা থাকে? বললাম, এখানে তো আর কাউকেই দেখলাম না, যতদূর বুঝলাম অনেকদিন ধরে কেউ থাকেও না। তাহলে তুমি একা থাকো কেন, ভয় করে না? না তো, মানুষেই ভয় বেশি, একা থাকতে ভয় কিসের? আগে যখন এখানে মানুষ থাকত তখনই ভয় করত, এখন আর ভয় করে না। আগে যারা থাকতো তারা কোথায় গিয়েছে, আর তুমি বা এখানে একা থেকে গেলে কেন? মতি কিন্তু এই প্রশ্নের কোনো জবাব দিল না, ঠায় দাঁড়িয়ে রইল। চা শেষ করে মাটির পাত্রটা মতির দিকে এগিয়ে দিতে দিতে বললাম, তুমি কি এখানেই থাকবে? না তো, আজই চলে যাব। উত্তর শুনে ভ্রু কুঁচকে তাকালাম মতির দিকে। আজই চলে যাবে মানে কোথায় যাবে? ঠাকুর বলেছে আজই আমার যাওয়ার ব্যবস্থা করবে। এইবার বুঝলাম আসল ঘটনা। ঘটনাটা হলো, অম্বিকা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন এখানে এসে পৌঁছলো, তখন দেখলো একটা মেয়ে মানুষ এখানে একা একা বসবাস করছে। হয়তো যাওয়ার কোনো জায়গা নেই বলেই এমন নির্জন জায়গা ছেড়ে কোথাও যেতে পারছে না, আর সেই দায়িত্ব নেয় আমার বন্ধু অম্বিকাভূষণ। হয়তো সে এমন একটা জায়গার সন্ধান করছে যেখানে মতি নিরাপদে থাকবে, আর সে জায়গাটা পেয়েও গিয়েছে। আজ রাতেই হয়তো মেয়েটাকে সেখানে গিয়ে রেখে আসবে, আর এই কারণেই অম্বিকা আমাকে আজ রাতটুকু এখানে থাকতে বলল। বললাম, বেশ তো, তাহলে তো ভালোই, তাছাড়া একটা মানুষ এমন নির্জন জায়গায় থাকাটা মোটেও নিরাপদ নয়। তুমি এখন যাও, দরকার হলে আমি ডাকব। মেয়েটা একবার মাথা ঝুঁকিয়ে খোলা দরজাটা দিয়ে বেরিয়ে গেল। পকেট থেকে সিগারেটের বাক্সটা বের করে একটা সিগারেট ধরালাম। চা আর সিগারেট একসাথে হলে মন্দ হতো না। কিন্তু সে সময় মতি দাঁড়িয়েছিল সামনে। একজন অচেনা স্ত্রীলোকের সামনে নির্লজ্জের মতো সিগারেটের ধোঁয়া ছাড়াটা মোটেও পুরুষত্বের পরিচয় দেয় না। অম্বিকাভূষণ যখন ফিরল তখন সূর্য পশ্চিম আকাশে ডুব দিয়েছে। আমার পাশে বসে হাসি মুখে বলল, কিরে ঘুম হলো? মতি আবার তোকে বিরক্ত করেনি তো? আরে না, বরং না বলতেই চা বানিয়ে এনে সামনে হাজির। তুই ওকে এখান থেকে উদ্ধার করার জন্যই এতদিন এখানে থাকছিস সেটা বলিস নি তো? কথাটা শুনে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো অম্বিকা, বলল, উদ্ধার করব মানে? মতি তোকে বলেছে নাকি? না তা বলেনি, তবে অনুমান করতে দোষ কি? মেয়েটা এখানে একা থাকে, আর তুই তাকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোনো লোকালয়ে থাকার ব্যবস্থা করবি, এটা বলতে দোষ কি? এছাড়া তুই তো কোনো অন্যায় করছিস না, বরং একটা অসহায় মেয়েকে উদ্ধার করছিস, এটা তো পুণ্যের কাজ। অম্বিকা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো মহা অন্যায় কিছু বলে ফেলেছি। বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, আজ কোন তিথি জানিস? কোন তিথি? তাছাড়া আমি এইসবের হিসেব রাখি না, সেটা তো তোর কাজ। অম্বিকা কিন্তু আমার রসিকতা বুঝল না, দৃঢ় কণ্ঠে বলল, ভূত চতুর্দশী। বাইরে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে, অম্বিকার মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তার উপর এমন নির্জন একটা জায়গায় ভাঙা চালা ঘরের মধ্যে কথাটা শুনে শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। আমতা আমতা করে বললাম, ভূত চতুর্দশী। আমার কথাটা শেষ না হতেই বলে উঠল অম্বিকা। ঠিক তখনই উপলব্ধি করলাম আমার ঠিক পাশেই এসে দাঁড়িয়ে একটা ছায়া মূর্তি। শিউরে উঠলাম, কিছু একটা বলতে যাব, ঠিক তার আগেই অম্বিকা আবার বলে উঠল, আহ বললাম তো এখন না আসতে। কথাটা এতটাই অপ্রত্যাশিত যে আঁতকে উঠলাম আমি। নিচু স্বরে বললাম, কে? ও কিছু না। যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তবুও বুঝতে পারলাম অম্বিকা তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, উঠলি যে, কোথাও যাবি নাকি? অম্বিকা একটু হেসে বলল, ভয় নেই, আলোর ব্যবস্থা করি চল। এরপর বেশ কিছুক্ষণ ওর কোনো সাড়া শব্দ না পেয়ে একবার নিচু স্বরে ডাকলাম, অম্বিকা, অম্বিকা। কিন্তু কোনো উত্তর আসলো না। বুঝলাম নিঃশব্দে বেরিয়ে গেছে ঘর থেকে, অর্থাৎ অন্ধকার এই ঘরে আমি সম্পূর্ণ একা। আর এটা মনে হতেই বুঝলাম কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে এরই মধ্যে। মনের ভেতর নানান চিন্তা এসে ভর করতে লাগলো। মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে হাসছে সেই অবয়বটা। সেই সাথে সাথে দুপুরের সেই পচা উটকো গন্ধটা যেন আরো প্রকট হতে শুরু করেছে, দম বন্ধ হয়ে আসছে সে গন্ধে। শুধু তাই নয়, একটা গরম নিঃশ্বাস এসে পড়ছে কাঁধের উপর। মনে হলো এই বুঝি তার দুটো কঙ্কালসার হাত দিয়ে চেপে ধরবে আমার গলাটা। আর তারপর যে ঠিক কি হতো সেটা আর ভাবা হলো না, কারণ তার আগেই অম্বিকা হাতে একটা কেরোসিন বাতি নিয়ে ঘরে ঢুকল। বাতিটা মেঝেতে রাখতে রাখতে বলল, তারপর কি ঠিক করলি? সকালবেলা বাড়ি ফিরে যাবি? কোনো মতে বললাম, হ্যাঁ হ্যাঁ। সেই ভালো, সংসারী মানুষ তুই, তোর এমন বাইরে বাইরে ঘুরে বেড়ানোটা মোটেও ভালো দেখায় না। বললাম, তুইও তো সকালে এখান থেকে চলে যাবি তাই না? কোথায় যাবি, গ্রামে যাবি নাকি একবার? অম্বিকা খানিকক্ষণ চুপ করে বসে রইল। বুঝলাম এতদিন পর এমন আহ্বান তার মনের ঠিক মাঝখানটায় গিয়ে লেগেছে। মাতৃভূমির বাঁধন কখনো আলগা হয় না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তার এখনো দেরি আছে। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছি। অম্বিকা সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, চল সময় হয়ে এসেছে। অবাক হয়ে বললাম, কোথায়? মেয়েটাকে রেখে আসি। রেখে আসবি মানে? সেটা তো সকালেও রেখে আসতে পারবি, এত রাতে। আহ গৌরী, এত প্রশ্ন করিস না তো, চল চল। বলবো বলবো করেও যে প্রশ্নটা করা হয়নি, এবার সেটা করে বসলাম। আচ্ছা বলছি, আশেপাশে কিছু পচেছে নাকি? দুপুরে এসেই গন্ধটা পেয়েছিলাম, কিন্তু এখন যেন একটু বেশি ছড়াচ্ছে গন্ধটা। আমার প্রশ্নটা শুনে অম্বিকা বলল, সকালে দেখা যাবে, এখন চল। আমি আর কোনো প্রশ্ন করলাম না, বেরিয়ে আসলাম ঘর থেকে। বাইরে তখনও চাঁদ ওঠেনি। অম্বিকা তো বললই আজ ভূত চতুর্দশী, এমন রাতে চাঁদ উঠবে কি? মতি, মতি! ঘরের বাইরে এসে ডাকলো অম্বিকা, আর ডাকতেই ঠিক পিছন থেকে ভেসে আসলো, এই তো ঠাকুর মশাই, চলো। আর কোনো কথা হলো না। কোন দিকে যাচ্ছি বোঝার উপায় নেই, কেবল অম্বিকা বলল, যাই হয়ে যাক না কেন, পিছনে তাকাবি না, ভয় নেই, আমি আছি। এতক্ষণ ভয় করছিল না ঠিকই, কিন্তু অম্বিকার এই কথা শুনে একটু ভয়ই পেলাম। কিন্তু অম্বিকার এমন কথার অর্থ বুঝতে পারলাম না। কি এমন হতে পারে যে অম্বিকার আমাকে তার আগেই সতর্ক করে দিল? উত্তরটা তখন না পেলেও কিছুটা পথ হাঁটার পরেই বুঝলাম। এতক্ষণ আমরা তিনজনেই মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে আমরা তিনজন নয়, পিছনে আরও কয়েকজনের পায়ের শব্দ ভেসে আসছে। যতই হাঁটছি পায়ের শব্দ ততই বেড়ে চলছে। মনে হলো একটা লাঠির সাথে আর একটা লাঠির ঠোকাঠুকি লাগছে বারবার। লাঠি কি? যদিও অম্বিকা আগেই বলেছিল পিছনে না তাকাতে, কিন্তু কৌতূহল সংবরণ করতে না পেরে ঘাড় ঘুরিয়ে তাকালাম, আর তাকাতেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এতক্ষণ যে শব্দগুলো লাঠির আওয়াজ ভেবেছিলাম, সেগুলো লাঠি নয়, কঙ্কাল। হাজার হাজার নরকঙ্কাল হেঁটে চলেছে আমাদের পিছন পিছন, একজনের সাথে আরেকজনের দেহ বাড়ি খেয়ে এমন শব্দ হচ্ছে। এমন বিভৎস দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম। আর বিপত্তি ঘটল ঠিক তখন। আমার এমন চিৎকারে যেন পিছনের রক্ত মাংসহীন কঙ্কালসার দেহগুলো অট্ট হাসিতে ফেটে পড়ল, জোরে জোরে করতালি দিয়ে উঠল একসাথে। একটা হাড়ের সাথে আর একটা হাড় লেগে পৈশাচিক এক আওয়াজে ভরে উঠল ফাঁকা মাঠটা। একবার মনে হলো কঙ্কালগুলো এবার আর হাঁটছে না, বরং দৌড়ে আসছে আমাদের দিকে, এই বুঝি ধরে ফেলবে আমাদের। আর তারপরেই সব শেষ। তোকে বলেছিলাম পিছনে না তাকাতে, কিন্তু ওরা ওরা ওরা কারা? এখন এইসবের সময় নেই মতি, তুমি ওকে নিয়ে এগিয়ে যাও। কথাটা বলেই যেন অন্ধকারে মিলিয়ে গেল অম্বিকা। পিছন ফিরে তাকালাম, কঙ্কালগুলো আর বেশি দূরে নেই, হাত দশকের মধ্যেই এসে গেছে। আর একটু হলেই ধরে ফেলবে আমাদের, কিন্তু অম্বিকা কোথায় গেল? ভাবতে ভাবতে আতঙ্ক ভরা চোখ নিয়ে এদিক ওদিক খুঁজছি, ঠিক তখনই একটা ঘটনা ঘটে গেল। কোথা থেকে যেন একটা বিরাট অতিকায় প্রাণী এসে দাঁড়ালো আমাদের সামনে। প্রাণীটাকে দেখে কঙ্কালগুলো একবার থমকে দাঁড়িয়ে পরক্ষণেই আবারও অট্ট হাসিতে মেতে উঠল। এগিয়ে আসতে লাগলো প্রাণীটার দিকে, মনে হলো যেন হাজার হাজার হাড় একসাথে ঠোকা লেগে এক বিকট ভয়ঙ্কর আওয়াজের সৃষ্টি হয়েছে। কি যে বিভৎস শব্দ, কানে তালা লেগে যাওয়া জোগায়। মনে হলো এই বুঝি জ্ঞান হারাব, তাহলেই ভালো, মরি বাঁচি সেটা বড় কথা নয়, অন্তত এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে হবে না, এটাই অনেক। কিন্তু এ কি, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেও জ্ঞান হারাচ্ছি না কেন? ছোটবেলায় সামান্য ভয়ের কিছু দেখলেই জ্ঞান হারাতাম, কিন্তু এখন তেমনটা হচ্ছে না কেন? জন্তুটা এগিয়ে চলেছে নরকঙ্কালগুলোর দিকে, তারাও যেন উন্মাদের মতো ছুটে আসতে লাগলো। কঙ্কালের দল সামনে এগিয়ে আসতেই অতিকায় জন্তুটা ঝাঁপিয়ে পড়ল তাদের উপর, আর সেই আঘাতে দুমড়ে মুচড়ে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো রক্ত মাংসহীন নরকঙ্কাল, সেই সাথে বিকট সেই আর্তনাদ। সেই অতিকায় জন্তুটার হুঙ্কারে যেন মাটি কেঁপে উঠছে বারবার। কি সেই বীভৎস দৃশ্য! বিস্তৃত এই খোলা মাঠটা যেন নিমেষেই বদলে গেল এক ভয়ঙ্কর রণক্ষেত্রে। এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন চারিদিক ফর্সা হয়ে এসেছে। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম আমার মুখের উপর ঝুঁকে আছে অম্বিকাভূষণ। ধরা ধরা কণ্ঠে বললাম, কাল রাতে কি হয়েছিল? তোকে রেখে গেলাম, ফিরে এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আর ওই জন্তুটা, ওটা কি ছিল? আরে পাশের জঙ্গল থেকে একটা গন্ডা ছুটে বেরিয়ে এসেছিল। ওই যে ওই দেখ, হ্যাঁ দেখ দেখ, পায়ের ছাপ এখনো আছে। অম্বিকা মিথ্যে বলেনি। আমার চারপাশে অসংখ্য পায়ের ছাপ। ছাপগুলো যে গন্ডারের পায়েরই সেটা নিশ্চিত করে বলতে না পারলেও এইগুলো যে কোনো চার পায়ে ভর দিয়ে হাঁটা জন্তুরই পায়ের ছাপ সেটা বুঝতে পারলাম। আমতা আমতা করে বললাম, আমার কোনো ক্ষতি করল না কেন? জবাবে অম্বিকা বলল, তা তো জানি না। নে চল এবার, কিসের যেন গন্ধের কথা বলছিলি না রাতে, চল তো দেখি গিয়ে। পুরোটা রাস্তা আর কোনো কথা হলো না। অম্বিকার এমন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণটাও ঠিক বুঝতে পারলাম না। আর গন্ডারই যদি হবে তাহলে আমার কোনো ক্ষতি করল না কেন? আর কঙ্কালগুলো, তারাই বা কারা? এইসব ভাবতে ভাবতে হঠাৎই মতির কথা মনে পড়ে গেল। মেয়েটাই বা কোথায় গেল? তবে কি অম্বিকা তাকে রেখে এসেছে? তাই হবে হয়তো। বাড়িতে এসে বেশিক্ষণ খুঁজতে হলো না। বেশিক্ষণ খুঁজতে হলো না বললে ভুল হবে, বলা চলে খুঁজতেই হলো না। অম্বিকা একটা ঘরের মধ্যে যেতে যেতে বলল, নাকে একটা কাপড় দে, গন্ধটা আরো বড্ড বেশি ছড়াচ্ছে। নাকে কাপড় দিয়ে ঘরে ঢুকতেই পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। এ কি, এটা তো একটা মৃতদেহ পড়ে আছে মাটিতে, স্ত্রীলোকের মৃতদেহ। শরীরের কাপড় ছিঁড়ে প্রায় উলঙ্গ, বুকের কাছটায় একটা গভীর ক্ষতের চিহ্ন। মনে হচ্ছে কেউ কোনো ধারালো বস্তু ঢুকিয়ে হত্যা করেছে মেয়েটাকে। কিন্তু হত্যার আগে যে শ্লীলতাহানি হয়েছে সেটা ছেঁড়া বস্ত্র দেখে বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। মুখটা দেখা যাচ্ছে না, মুখের দিকটা পরনের শাড়ির আঁচল দিয়ে ঢেকে রাখা। শরীরের বিভিন্ন অংশ এরই মধ্যে পচতে শুরু করেছে, আর সেই পচা অংশগুলো দিয়ে কিলবিল করে বেরিয়ে আসছে পোকার দল। হে কি, কে এটা? অম্বিকা আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আস্তে করে মৃতদেহের মুখ থেকে সরিয়ে দিল কাপড়টা, আর তারপরে যে মুখটা বেরিয়ে আসলো সেটা দেখে ভয়ে আর আতঙ্কে শিউরে উঠল আমার পুরো শরীর। মতি! যদিও মুখটা কিছুটা বিকৃত হয়েছে কিন্তু চিনতে অসুবিধা হচ্ছে না, এটা এটা মতি। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে গেল। কিছু একটা বলতে গিয়েও যেন বলতে পারলাম না। শ্মশানে নিয়ে কথাগুলো যেন গলার ঠিক মাঝখানটায় এসে দলা পাকিয়ে গেছে। কেবল শুনলাম অম্বিকাভূষণ বলল, না শ্মশানে নিয়ে যাওয়া যাবে না, এখানেই দাহ করতে হবে। কথাটা বলেই বাইরে বেরিয়ে গেল অম্বিকা। তখনও আমি ঠায় দাঁড়িয়ে রইলাম সেখানেই। আমার মাথার ভেতর সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অম্বিকা কাঠ নিয়ে ফিরে এসে ঘরের মধ্যেই একটা চিতা সাজিয়ে বলল, গৌর একটু ধর তো। কথাটা বলেই অম্বিকা মৃতদেহের মাথার দিকটার দিকে উবু হয়ে ঝুঁকল। আমিও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম সেদিকেই। মৃতদেহটা ধরাধরি করে তুলে দিলাম সদ্য নির্মিত চিতার উপর। অন্য সময় হলে হয়তো এমন সাহসিকতার কাজটা করতে পারতাম না মোটেও, কিন্তু কিন্তু এখন যেন মন থেকে সব ভয় উবে গেছে। স্টেশনে বসে আছি। বলাই বাহুল্য যে সকালে ট্রেনটা ধরা হলো না। স্টেশন মাস্টারকে পরের ট্রেনের কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন 12:30। প্ল্যাটফর্মে বসে আছি, সাথে অবশ্য অম্বিকাও আছে। মনের কোণে হাজারো প্রশ্ন করা নাড়ছে, কিন্তু এত সব ঘটনা দেখে এতটাই বিহ্বল হয়ে পড়েছি যে অম্বিকাকে কিছু বলতেও সাহস হচ্ছিল না। আমার এমন ভাবগতিক দেখে অম্বিকা বলল, কি রে, সেই তখন থেকে দেখছি চুপচাপ, ব্যাপারটা কি? অম্বিকার প্রশ্নটা শুনে যেন চমক ভাঙল। অস্ফুট স্বরে বললাম, মেয়েটা হবে হয়তো কোনো এক গ্রামের মেয়ে, অপঘাতে মৃত্যু, দিন চারেক আগেকার ঘটনা। অপঘাতে মৃত্যুর কারণে আত্মা মুক্তি পাচ্ছিল না, তাই। কথাটা অর্ধেক বলেই থেমে যায় অম্বিকা। বিস্ফারিত কণ্ঠে বললাম, কিন্তু কি কিন্তু? আমি তো তাকে দেখেছি, তাছাড়া। কথাটা শেষ করতে হলো না, তার আগেই অম্বিকা বলে উঠল, আমি যদি হাওয়ার সাথে কথা বলতাম তাহলে তোর ভালো লাগতো কি? কাতর কণ্ঠে বললাম, মানে সবই ভেলকি, কেন ভোলালি আমাকে? সত্যি কি মতি ছিল না? সে কি সেই ঘরের মধ্যেই মরে পড়েছিল? অম্বিকা আমার প্রশ্নের উত্তরে চোখের উপর সরাসরি তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি মিশিয়ে বলল, ভেলকি হতেও পারে, আবার নাও তো হতে পারে। আর সেই কঙ্কালগুলো, সেগুলোও কি মিথ্যে মায়া? সেটাও কি ভেলকি? অম্বিকা ভূষণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না সেগুলো মিথ্যা নয়, আর ওইগুলো তো কঙ্কাল ছিল না, ছিল অশুভ শক্তি। সেই সব অশুভ শক্তি যারা অপঘাতে মৃত আত্মাকে নিজেদের বশে রাখতে চায়। এরপর আমি আর কোনো প্রশ্ন করলাম না, বাকিটা সময় বিশেষ কোনো কথাও হলো না। অবশেষে ঠিক সময় ট্রেন আসলো। অম্বিকা ভূষণ বলল, বেশ তাহলে যা। আমি কোনো কথা না বলে উঠে পড়লাম, কিন্তু একটা ভাবনা মনে বেশ খানিকটা দাগ কেটে রইল তখনও। অনেক ভেবেও তার উত্তর পেলাম না। ট্রেন ছাড়ার হুইসেল দিল। হঠাৎ জানলা দিয়ে মুখ বের করে বললাম, অম্বি অম্বি, ওইটা গন্ডার ছিল। অম্বিকা ভূষণ আবার আমার চোখের দিকে সরাসরি তাকালো। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত জানলা দিয়ে মুখ বের করে ওর দিকে তাকিয়েই রইলাম। দেখলাম আবার ওর ঠোঁটের কোণে খেলা করছে সেই হাসিটা। সেই হাসি চোখে পড়তেই বিদ্যুৎ খেলে গেল পুরো শরীরে। মনে পড়ল অম্বিকার বলা সেই কথাটা, উচ্চ মার্গের সাধু সন্ন্যাসীরা ভেক ধরে থাকে না, তাদের জীবন ধারণ তোর আমার মতো সাধারণই, দেখলে বোঝার উপায়ও নেই যে উনি কোনো উচ্চ মার্গের সাধু সন্ন্যাসী। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সজীব মাহমুদ নীলের লেখা অম্বিকাভূষণ তান্ত্রিকের গল্প মুখ খোলা। আমাদের গল্প আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে আমরা আবার ফিরছি। ধন্যবাদ। Thank you.